السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকের আলোচনায় আমাদের সালামের আদবের দ্বিতীয় পর্ব, সালাম দেওয়া কি। আগে আপনারা শুনেছেন সালামের বিভিন্ন ফজিলত, বিভিন্ন মাহাত্ম্য, গুরুত্ব। সালাম দেওয়াটা কি? সালাম দেওয়া হচ্ছে সুন্নত। যদি কেউ আসে, এখানে প্রবেশ করল, সালাম দিল না, তার কি গুনাহ হবে? না। কিন্তু উচিত হল সালাম দেওয়া, সুন্নাত হল, রাসুলের তরিকা হল, ইসলামের তরিকা হল সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম। কিন্তু সালাম দেওয়ার পরে যারা সালাম যাদেরকে দেওয়া হল বা শুনল, তাদের জন্য সালামের উত্তর দেওয়াটা কি ওয়াজিব? কারণ আল্লাহ তাআলা বলছেন, ফাহাইয়ু বিআহসানা মিনহা, তোমরা সালামের জবাব দাও, সালামের যেভাবে সালাম দিয়েছে তার থেকে উত্তম স্বরে, উত্তম শব্দে। সালাম দেওয়া সুন্নত, আর তার উত্তর দেওয়া ওয়াজিব হওয়ার ব্যাপারে মহান আল্লাহর নির্দেশ আমরা জেনেছি। বলা বাহুল্য, সালাম না দিলে সুন্নত তরক হবে, কিন্তু সালামের উত্তর না দিলে কি তরক হবে? ওয়াজিব তরক হবে। সালাম না দিলে কোন গুনাহ হবে, আর সালামের জবাব না দিলে কোন গুনাহ হবে? সালাম না দিলে কোন গুনাহ হবে না, কিন্তু সালামের জবাব না দিলে কাবিরা গুনাহ হবে। কাবিরা, ওয়াজিব ছাড়া মানি হচ্ছে কাবিরা গুনাহ। অবশ্য একটি জামাত যদি অন্য জামাতকে সালাম দেয়, তাহলে তাদের মধ্যে একটি লোক সালাম দিলেই যথেষ্ট। অনুরূপভাবে জামাতের মধ্যে যদি কেউ একটি লোক তার উত্তর দেয়, তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে। তবে প্রত্যেকের উত্তর দেওয়াটাই উত্তম। এখন মনে করুন, একদল লোক, আপনারা সবাই আসছেন, সবাইকে সালাম দেওয়া জরুরি? না, একজন দিলেই যথেষ্ট। একজন আসছে, আমরা সবাই এখানে বসে আছি, সবাইকে উত্তর দেওয়া জরুরি? না, একজন উত্তর দিলেই যথেষ্ট। কিন্তু সবাই যদি উত্তর দেয়, তাহলে সেটাই হচ্ছে উত্তম। সালাম ও তার জবাবের যে বাক্যগুলো বলতে হয়, সালামের সবচেয়ে উত্তম বাক্য হল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু, তার মানে কি? তার মানে আপনার উপরে সালাম হোক এবং আল্লাহর রহমত হোক এবং তার বরকত হোক। তাহলে শান্তি, রহমত আর বরকত, তিনটে দোয়া আপনি পেলেন। এই জন্য এই তিন শব্দের সালাম হচ্ছে সবচেয়ে বেশি বরকতময়। তারপর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ, একটা শব্দ কমে গেল। তারপর আসসালামু আলাইকুম, তার মানে আসসালামু আলাইকুম বললে আপনার সালাম হয়ে যাবে, কিন্তু যত বেশি শব্দ বলবেন তত উত্তম। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আসসালামু আলাইকুম। তিনি বললেন, জবাব দিলেন। অতঃপর লোকটি বসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দশটি সওয়াবের জন্য। আসসালামু আলাইকুম বললে দশটি সওয়াব, যে কোনো সুন্নত পালন করবেন দশটা সওয়াব। এই যেমন নামাজে বলে না, রফায়দান না করলে হুজুর কি নামাজ হবে? না হবে, কিন্তু দশটা সওয়াব হবে না, একটা সুন্নত পালন করলে দশটা সওয়াব। অতঃপর দ্বিতীয় এক ব্যক্তি এসে বলল, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার উত্তর দিলেন, আর লোকটি বসে গেলে তিনি বললেন, এর জন্য বিশটি সওয়াব, কারণ দূরে শব্দ বলেছে, লোকটা দূরে শব্দ বলেছে। অতঃপর তৃতীয় আর একজন এসে বলল, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তখন লোকটা বসে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, এর জন্য ত্রিশটি সওয়াব, তিন দশে ৩০। মহান আল্লাহ আদমকে সৃষ্টি করে বললেন, যাও ওই সকল ফেরিস্তাকে সালাম জানাও এবং মনোযোগ সহকারে শুনে দেখো তারা কি উত্তর দেয়। তাহলে প্রথম সালাম কে দিয়েছিল? আদম আলাইহিসসালাম। কাদেরকে দেওয়া হয়েছিল? ফেরিস্তাদেরকে। সেটা হল যেটা, যে সালাম তুমি দেবে এবং তারা উত্তর দেবে, সেটাই হবে তোমার বংশধরদের অভিবাদন, এটাই হবে সালাম বিনিময়ের শব্দ। সুতরাং আদম গিয়ে তাদেরকে সালাম জানালেন, আসসালামু আলাইকুম, উত্তরে তারা বলে না সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, তাহলে রাহমাতুল্লাহ শব্দ তারা অতিরিক্ত করলেন। বোঝা গেল এটাও একটা সালামের শব্দ। মহান আল্লাহ এইভাবে সালামকে তিনি পরবর্তীদের জন্য কি করলেন, প্রচলিত একটা সুন্নাত হিসাবে, আদব হিসাবে তিনি চালু করলেন। যাকে সালাম দেওয়া হয় সে একা হলে আসসালামু আলাইকা বলা হবে, বলা যাবে আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম বলা যায়। আর আরবিতে কুম শব্দ ব্যবহার হয় সম্মানার্থে, সম্মানার্থে ব্যবহার হয়। যেমন মনে করুন আপনার বাংলাতে আছে তিন রকম পার্থক্য, তু, তুমি, আপনি, এটা বাংলাতে স্পষ্ট। কিন্তু আরবিতে, আরবিতে কঠিন, নবীকে কা বলছে আবার কেউ কুম বলেনি, কাই বলে। আরবিতে কায় ওই তু, তুমি, আপনি তিনটেই আছে কায়। তবে আধুনিক ব্যবহারে সেটা কি আছে, অবশ্য পুরনো ব্যবহারে আছে। যেমন আল্লাহ তাআলা কখনো কখনো বলেছেন নাহনু, কখনো বলেছেন আনা, কখনো বলেছেন নাহনু, কখনো বলেছেন তু, কখনো বলেছেন না, ক্রিয়া শব্দে। তো সেখানে যেখানে নাহনু বলেছেন সেখানে কি আমাদের বা আমরা তর্জমা হবে, না, সেখানেও আমি তর্জমা হবে। কিন্তু এটা কি হবে, বহুবচনটা কি জন্য, সম্মানার্থে, সম্মানের জন্য। আমরা সম্মানের জন্য শেষে দন্তন্য লাগাই, সে যাবে আর তিনি যাবেন, বাংলাতে এরকম নিয়ম আছে। তো উর্দুতে নিয়ম আছে কি, বহুবচন করা, বহুবচন করে বলা। যেমন ও জায়গা, ও জায়গা, কিন্তু যদি সে সম্মানী ব্যক্তি হয় তো ও জায়েঙ্গে, বহুবচন হয়ে গেল, বুঝতে পারলেন? তো আরবিতে এরকম ব্যবহার হয়। কা মানে তুমি, এটা হচ্ছে এক বচনে, যদি একজন থাকে আপনার ছোট হয়, আপনার থেকে সমবয়স হয়। কিন্তু যদি দুজন থাকে তাহলে কি বলতে হবে, আলাই কুমা। আর যদি তিনজন থাকে কি বলতে হবে, আলাই কুম। তার মানে একজন হলে আসসালামু আলাইকা, দুজন হলে আসসালামু আলাইকুমা, আর তিনজন হলে আসসালামু আলাইকুম, ঠিক আছে? কিন্তু যদি যাকে আপনি সালাম দিচ্ছেন সে মহিলা হয়, আপনার মাকে সালাম দিচ্ছেন, তখন কি বলবেন, আসসালামু আলাই কি, কা নয় তখন, আসসালামু আলাই কি। আর যদি দুজন মহিলা হয় আসসালামু আলাইকুমা, এখানে ছেলে মেয়ে সমান, আসসালামু আলাইকুমা। আর যদি তিনজন মহিলা হয় আসসালামু আলাইকুন, আলাইকুন্না, আসসালামু আলাইকুন্না, হুজুর অত ঝামেলা কে করবে, তার মানে আসসালামু আলাইকুম সব ক্ষেত্রে, হ্যাঁ চলবে সব ক্ষেত্রে, এক বছর, দু বছর, তিন বছর, সমস্যা নেই। কি করবেন আপনি, বহু বছরের ক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম, খালাস, ঝামেলার দরকার নেই। কিন্তু জানার জন্য বলা হচ্ছে, যদি কেউ সামনে একজন থাকে তাকে আসসালামু আলাইকা যদি বলেন তো সমস্যা নেই, কেউ বলে হ্যাঁ এরকম যায় না, কুম বলতে হবে না। এই জন্য জেনে রাখা ভালো যে হ্যাঁ এরকমও বলা চলে। তো সম্মানের ক্ষেত্রে অনেক সময় একজনকেও কুম বলা হয়। হাফেজ সাহেব একজন সম্মানী মানুষ, হ্যাঁ হাফেজ সাহেব, তরহরিয়াদ আল্লাহ, তার মানে তার হু মানে এক বচন বললাম, কিন্তু সম্মান হলে সম্মান দিল বচন তরহন রিয়াদ, তরহন একজনকেও বহু বচন ব্যবহার হচ্ছে। কেন, এখানে আমি সম্মান দিয়ে বলছি, এটা হচ্ছে সম্মান। সুতরাং একজনকেও কুম বললে সমস্যা নেই, তখন সম্মানের অর্থে বোঝাবে। আর সবকিছুই নিয়তের উপরে, আরবি ভাষাতে এমন কিছু বাধা মানে কি বলে বাধ্যবাধকতা নেই। যেমন সাহাবারা নবীকে আসসালামু আলাইকা বলতেন, এখানে কুম বলতেন না। বা অনেক সময়ে যখন কথাবার্তা বলতেন তখন কা বলতেন, কুম বলতেন না। তার মানে বোঝা গেল যে কায়ের ভিতরেও আপনার সম্মান সূচক অর্থ আছে। যেমন আমরা আল্লাহকে বলি, আল্লাহকে যখন আমরা বলি, কখনো বলি তুই আল্লাহ দে, আল্লাহ দে, কখনো বলি আল্লাহ তুমি দাও, কখনো বলি আল্লাহ আপনি আমাদের জন্য এই তৌফিক দিন, বলি না? তো তিন রকমই বলা হয়। তো আরবি শব্দে এরকম বলার নিয়ম আছে। বেশ, সালামদাতার জন্য ও বারাকাতুহুর পরে অতিরিক্ত অন্য কোন শব্দ বলা বৈধ না বৈধ নয়, সালাম দাতার জন্য। ওয়া বারাকাতুহুর পরে অতিরিক্ত কোন শব্দ প্রমাণিত নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে, এইটুকুই প্রমাণিত। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া জান্নাতুহু, এসব বলা যাবে? খেয়াল করবেন, কিন্তু সালামের জবাবের সময়ে আলাদা, এটা কিন্তু সালাম দেওয়ার সময় বলছি, সালামের জবাবের সময় কথা কিন্তু আলাদা বলবো। যেমন আলাইকা সালাম বলে সালাম দেওয়া বৈধ নয়, কারণ তা মৃতের জন্য অভিবাদন, মৃতের জন্য অভিবাদন, অর্থাৎ সে যুগে কবিরা সাধারণত ওই বলে মৃতকে সম্বোধন করে সালাম জানাত। উত্তরে বাক্যাবলী শোনেন, এবারে উত্তরে বাক্যাবলী হবে সালামের থেকে উত্তম বাক্যে, বলার স্বরে, ভাবে ও ভঙ্গিতে, তা না হলে সালামের অনুরূপ হওয়া অবশ্যই জরুরি, যেহেতু মহান আল্লাহ বলেছেন ওয়াইজা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যে যখন তোমাদেরকে অভিবাদন করা হয়, সালাম দেওয়া হয়, তখন তোমরাও তা অপেক্ষা উত্তম অভিবাদন করবে অথবা অনুরূপই করবে। অতএব আসসালামু আলাইকুমের জবাবে কি বলতে হবে? ওয়ালাইকুম সালাম, এটা হলো কি মানে সওয়া সওয়া, যাকে বলে মানে বরাবর, না আপনি কম করলেন আর না বেশি করলেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি শব্দে একই করলেন কিন্তু স্বরে, স্বরে কি হল, আপনারটা ছোট হয়ে গেল, আপনি সমান সমান করলেন না। সালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটা কি করলেন, যে যেমন সালাম দিল তার থেকে উত্তম, এটাই হচ্ছে আল্লাহর আদেশ, তার থেকে উত্তম ভাবে তুমি জবাব দাও। এই সময় খেয়াল রাখতে হবে আদবের কথা, যে সালাম আপনি যেমন ভাবে দেবেন, উত্তরের সময় কিন্তু সালাম দাতার থেকে উত্তম উত্তর দিতে হবে, শব্দ বেশি বলতে হবে এবং স্বর আপনার সুন্দর হতে হবে সালাম দাতা অপেক্ষা, নচেত আল্লাহর এই বিধান মানা আপনার হবে না। এবার যদি কেউ বলে আসসালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহ, তাহলে হল উত্তম হয়ে গেল। কেউ যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তা আপনি কি বলবেন, আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাত, তাহলে তার থেকে উত্তম হয়ে গেল। এই এটাই হচ্ছে আল্লাহর বিধান, যে ফা হাইয়ু বি আহসানা মিনহা, তার থেকে বেশি উত্তম স্বরে শব্দে তুমি সালামের জবাব দাও। নচেত সালামদাতা যে বাক্যে সালাম দেবে, সেই বাক্য দিয়েই তার উত্তর দেওয়া জরুরি, সালাম অপেক্ষা তার উত্তর যেন নিকৃষ্টতর না হয়, নচেত সম্প্রীতির স্থানে বিদ্বেষ জন্ম নেবে। আমরা বলেছিলাম যে সালামের উদ্দেশ্য কি, সালামে কি হয়, সম্প্রীতি বাড়ে। এখন যদি ব্যাপারটা এরকম হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম সালাম, এক তো শব্দ নিচু করলেন আর তার সাথে আপনি কি করলেন, শব্দ সংখ্যাও কমিয়ে দিলেন, তো এতে সম্প্রীতি হবে নাকি এতে আপনার কি বাড়বে? হুজুরটা কেমন কেমন গোমরা, সালামের উত্তরও ভালো করে দেয় না, মন খোলাসা করে উত্তর দেয় না, কথা ভালো করে বলে না, মুখ তুলে সালামের উত্তর দেয় না, নিজে ব্যস্ত আছে তো ব্যস্তই আছে, ঠিক আছে, মুখের ভেতরে সালামের জবাব দেয়, মুখের ভেতরে, তার মানে কেমন যেন একটা গোমর ভাব, কেমন যেন একটা অহংকার ভাব, কেমন যেন একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব, যে আপনাকে সালাম দিল তাকে আপনি ছোট ভাবছেন, এই ভাব, এটা মানুষের জন্য বা বিশেষ করে মুসলিমের জন্য শোভনীয় নয়। পক্ষান্তরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহুর জবাবে বললাম যে এর থেকে বেশি বলা যায় না, তাই না? জবাবে কি বেশি বলা যায়? এখন সে সব থেকে লম্বা শব্দটা বলল, তিনটে শব্দ, এখন আপনি কি বলবেন, তার থেকে বেশি বলতে হবে, আছে কিছু? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দের যদি আপনি বেশি বলতে চান, অনেকের মতে এই শব্দবলির উপরে বাড়তি কোন শব্দ, যেমন ওয়া মাগফিরাতুহু ওয়া রিদওয়ানুহু ওয়া ইহসানুহু ওয়া জান্নাতুহু ওয়া কি, এসব বলা যাবে না, অতিরিক্ত করা যাবে না, যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কর্তৃক সেরূপ কোন প্রমাণ নেই। মহান আল্লাহ আহলে বাইতের জন্য কেবল ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শব্দই কোরআনে ব্যবহার করেছেন। তাছাড়া ইবনে উমার ও ইবনে আব্বাস ওয়া রাহমাতুহুর পর অন্য শব্দ বাড়তি বলতে অপছন্দ করতেন, মানে তিনি তানা ওয়া বারাকাতুহুর পর আর অন্য কোন শব্দ অতিরিক্ত করতে অপছন্দ করতেন, কিন্তু সালামের জবাবে ওয়া বারাকাতুহুর পর ওয়া মাগফিরাতুহু শব্দটা অতিরিক্ত করা এক সাহাবি থেকে প্রমাণিত আছে। সাহাবি জায়েদ বিন আরকাম থেকে প্রমাণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন আমাদেরকে সালাম দিতেন তখন আমরা তার উত্তরে বলতাম ওয়া আলাইকা সালাম, দেখছেন নবীকে সালাম দিচ্ছেন ওয়া আলাইকা, কাটা কি বললাম এক বচন। তাহলে বোঝা গেল যে এখানে নিশ্চয়ই সাহাবিরা নবীকে অসম্মান করবেন না, আর তার মানেই হল কায়ের ভিতরেও সম্মান সূচক অর্থ পাওয়া যায়। তার মানে আপনি আপনার আপনার ছোট বাচ্চাকেও কা বলবেন, আপনার আব্বাকেও কা বলবেন, আর আপনার দেশের রাষ্ট্রপতিকেও কা বলতে পারে, এখানে কোনো পার্থক্য নেই, কায়ের ভিতরে সবকিছুই মানে পাওয়া যায়। এবার যে যেমন অনুবাদ করার সময় যে যেমন তার মতো সেরকম অনুবাদ করতে হবে। আপনি আপনার ছেলেটার আরবিতে বলেছেন কি বলে আতজ্ঞক, তার মানে কি আদরিবু কা, আমি তর্জমা কি করবেন, আমি তোকে মারব না আমি তোমাকে মারব, আমি আপনাকে মারব, হতে পারে তিনটি আপনি অনুভব করতে পারেন, কারণ আপনি আপনার ছেলেকে স্নেহের সাথে বলছেন আমি তোমাকে মারব, আপনাকে মারব। বাচ্চাদেরকে আপনা বলা হয় না শিক্ষার জন্য, যেহেতু সে আমাকে আপনি বলে আমি তাকে আপনি বলি, শিক্ষা দেওয়ার জন্য করা হয়। তো তিন রকমই চলবে, কিন্তু যখন দেখবেন যে না একজন বাদশার সঙ্গে কথা বলছে একটা লোক, তখন যদি আপনি তর্জমা করেন আমি তোকে মারব, এটা কি হয়? এটা হয় না, তখন তার সম্মানের দিকটা খেয়াল করতে হবে। বেশ, তাহলে বোঝা গেল কি যে সাহাবি কর্তৃক যখন প্রমাণিত তখন আমরা এটা মানতে পারি। উনি বলছেন যে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে সালাম দিতেন তখন আমরা তার উত্তরে বলতাম ওয়া আলাইকা সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বাস, এতটুকু মাগফিরাতুহু, এটা সালাম দেওয়ার সময় না, সালামের উত্তর দেওয়ার সময়ে বাড়তি বলা যায়। সালাম ও তার উত্তর এমন উচ্চ স্বরে বলতে হবে যাতে শোনা যায়। ওখানে সালাম আলাইকুম দিলেন, আমি যদি মনে মনে সালামের উত্তর দিই চলবে? কারণ যে সালাম দিল সে শুনতেই পেল না, তাহলে সে জানবে কি করে আমার সালামের উত্তর হুজুর দিলেন। অতএব মানে যাতে শোনা যায় সেই শ্রুত শব্দে সালাম দিতে হবে, বিশেষ করে সালামের উত্তর যদি এমন শব্দে দেওয়া হয় যাতে সালামদাতা শুনতে না পায়, তাহলে ওয়াজেব আদায় হবে না, আর তাতে গুনাহগার থেকে যেতে হবে, কাবিরা গুনাহগার থেকে যেতে হবে। সালাম দেওয়ার পর যদি সন্দেহ হয় যে যাকে সালাম দেওয়া হলো সে শুনতে পায়নি, উত্তর দিল না, তার মানে হয়তো শুনতে পায়নি, খেয়াল করেনি, এমন হয় অনেক সময়ে, কারণ শুধু কান শুনে না, অনেক কথাই আমরা শুনি কিন্তু শুনেও বলি শুনি নেই, মিথ্যা বলি না সত্যি শুনিনি, তার মানে কি খেয়াল করে শুনিনি, মনোযোগ সহকারে শুনিনি। এই তো আমরা অনেক কথা শুনছি, অনেক কথা শুনে ওই যদি নিজেকে জিজ্ঞেস করা হয় বলতে পারবেন, এখন যদি জিজ্ঞেস করা হয় এতক্ষণ কি বললাম বলতে পারবেন? কেন? মনোযোগ সহকারে শোনা হয়নি। মনোযোগ সহকারে শোনা একটা আলাদা জিনিস। তো যদি মনে করেন যে যাকে আমি সালাম দিলাম তাকে সে শুনতে পায়নি, তাহলে কবার সালাম দেওয়া যাবে? তিনবার, তার বেশি না। আপনি এলেন, সালাম আলাইকুম, আমি উত্তর দিলাম না, আবার বলেন সালাম আলাইকুম, আবার উত্তর দিলাম না, সালাম হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম, তিনবার বলার পর যদি উত্তর না দিই তো আর আপনি দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, বিশেষ করে মানুষ ঘুমিয়ে আছে কিংবা বাড়ির ভিতরে আছে তখন আপনি এইভাবে সালাম দেবেন। সামনে চোখে চোখে থাকলে একবার দিলেই তখন বুঝতে পারবেন যে আমার সালামে উত্তর দিচ্ছে না, তার মানে মনের ভিতরে কিছু শয়তানি আছে। ব্যাস, কিংবা রাগ আছে কিংবা যাই হোক অহংকার আছে, আপনি মনে করবেন, পরিচিত হোক অথবা না হোক প্রত্যেক মুসলিমকে সালাম দেওয়া সুন্নত। আমাদের সাধারণত রীতি হচ্ছে যে পরিচিতকে সালাম দেওয়া আর অপরিচিত হলে সালাম না দেওয়া। অবশ্য একথা খেয়াল রাখতে হবে, যদি আপনি বুঝতে না পারেন যে মুসলিম না মুসলিম, সেক্ষেত্রে আপনার মানে সমস্যা হবে না। আর যদি আপনি জানেন যে হ্যাঁ মুসলিম কিন্তু আপনি তাকে সালাম দিলেন না, কেন না আপনার পরিচিত নয়, এটা ঠিক না, বরং পরিচিত অপরিচিত সকলকেই সালাম দিতে হবে। ওই যে বলা হয়েছিল যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন আইউল ইসলামের খায়ের, কোন ইসলাম সবচেয়ে ভালো বা ইসলামের কাজ সবচেয়ে ভালো, তিনি বললেন যে অভাবীকে খাদ্য দান করা, তার মানে আপনি অন্যভাবে যে ভোগে যার যে ক্ষুধার্ত আছে তাকে অন্ন দান করা, আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। এ হচ্ছে ইসলামের ভালো কাজগুলোর মধ্যে ভালো কাজ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কিয়ামতের একটি আলামত এই যে লোকেরা কেবল পরিচিত লোককে সালাম দেবে, তারা কেবল দেখে দেখে পরিচিত লোককে সালাম দেবে, অপরিচিত লোককে সালাম দেবে। কিয়ামতের আলামত, কিয়ামত কাছাকাছি সময়ে মানুষরা এরকম করবে, এখনো করছে। তো কিয়ামতের বহু আলামত চলে এসছে, তাই না? কিয়ামতে, কিয়ামত যে কাছে এসেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা, ওরা মনে করে এটা অনেক দূরে কিন্তু আমরা মনে করি অতি নিকটে। তার মধ্যে আমাদের শেষ নবী যখন এসে গেছেন তখনই কিয়ামত আসার ঘণ্টি বেজে গেছে। এইভাবে আরো কিয়ামতের আরো আলামত আমাদের দেখা গেছে, দেখা দিয়েছে। এখন হচ্ছে সালামের পরিচিত লোককে কেবল বেছে বেছে সালাম দেওয়া কিয়ামতের একটা আলামত। অতিথি ও আগন্তুক ব্যক্তিরই সালাম দেওয়া সুন্নত। সালাম কে দেবে? মনে করেন আপনি আসছেন, আমি বসে আছি, তো যে আসছে সে সালাম দেবে, এটাই হচ্ছে সুন্নত। যে বাইরে থেকে আসবে সে ঘরে মজলিসে বা মসজিদে এসে সালাম দেবে। যে ব্যক্তি ঘরে মজলিসে বা মসজিদে থাকবে তার জন্য আগে বেড়ে আগন্তুককে সালাম দেওয়া সুন্নত না। আপনি আসছেন, সালাম আলাইকুম, এটা সুন্নত না, কিন্তু চলবে না এমন কথা না। আমি অতি আগ্রহে আপনার সাথে, আপনি হয়তো আমার থেকে অনেক বড় সম্মানার্থে উঠে আমি সালাম দিলাম, কিন্তু যতই সম্মানই হোক, উচিত হচ্ছে যিনি আসছেন তিনি সালাম দেবেন। সুন্নত হল উট ঘোড়া সাইকেল বা গাড়ির উপর সওয়ার লোক পায়ে হেঁটে যাওয়া লোককে সালাম দেবে। একজন সাইকেল নিয়ে আসছে, আপনি পায়ে হেঁটে যাচ্ছেন, সালাম কে দেবে আগে? সাইকেলওয়ালা। আর পায়ে হেঁটে যাওয়া লোককে, বসে থাকা লোককে, পায়ে হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে সালাম দেবে। রাস্তা ধরে আপনি বসে আছেন, হেঁটে যাচ্ছে, সালাম কে কাকে দেবে? যে হেঁটে যাচ্ছে সে বসে থাকা লোককে সালাম দেবে। অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। আর বয়সে ছোট ছেলে বা লোক মানুষ অপেক্ষাকৃত বয়োজ্যেষ্ঠ মানুষকে সালাম দেবে। দুদিক থেকে আসছে দুজন, কে সালাম দেবে? যে ছোট, ছোটই আগে সালাম দেবে। এ নয় যে ও আগে দেখতে হবে আমি দেবো, এইরকম করলে তো মুশকিল, এইরকম হলেই মুশকিল। তবে যে বড়, যে সুন্নত জানে, সে নিশ্চয়ই এ করবে। তবে হ্যাঁ, তাদের মধ্যে উত্তম হলে সেই ব্যক্তি যে আগে সালাম দেবে, তাই না? ঠিক কথা। কিন্তু যদি বড় মনে করে যে আমি, কারণ ওর সুন্নত ও দেবে, আর ছোট যদি মনে করে যে না ও সালাম দেবেন তো আমি কেন দেবো, তার মানে ছোটরই হচ্ছে মুশকিল, বড়ত্ব। ছোট হয়ে বড় সাজাই হচ্ছে বড়ত্ব, অহংকার, অহমিকা, গর্ব। সুতরাং এই গর্ব থাকলে, অহংকার থাকলে, কেউ কোনদিন দেখবেন আপনি হয়তো আপনার বন্ধুর সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে, কিংবা আপনার স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, এবারে আপনি ভাববেন যে ও আগে কথা বলতে হবে আমি বলবো, আমি কেন আগে কথা বলবো? ও ভাববে কি ও আগে কথা বলতে হবে আমি বলবো? হ্যাঁ, তো যে ছোট হবে সে অন্তত পক্ষে তার একটা হুঁশ থাকা দরকার, শৌর থাকা দরকার, যে আমি ছোট, অতএব আমাকেই আগে সালাম দেওয়া দরকার, আমাকেই আগে কথা বলা দরকার। বিশেষ করে মুখাপেক্ষী স্ত্রী আপনার মুখাপেক্ষিনী, অথচ সে যদি গুয়ারতুমি করে, সে যদি ভাবে না ওর যেহেতু কাছে আসতে হবে, এইটা কিন্তু জানে যে আমার কাছে আসতে হবে, এই জন্য আমি কথা বলবো না, ও কথা বলবে, ওকে তো আসতেই হবে আমার কাছে, অতএব আমি আগে কথা বলবো না, ও আগে কথা বলবে তবে আমি, এরকম বহু গুয়ার স্ত্রী আছে, বহু অশিক্ষিতা, মূর্খা এবং বহু কি বলবো আর ইসলাম সম্পর্কে না জানা বউ আছে, যে স্বামীর সঙ্গে এরকম পাল্লা দিয়ে আগে কথা বলবে না। কে কথা বলবে আগে? স্বামীকে আগে বলতে হবে, রাগ মানাতে ওকে হবে, যেহেতু রাগ না মানালে বুঝতেই পারছেন তারই ক্ষতি হবে, এই জন্য এটা বুঝে সে একটা সুযোগ পায়, এই সুযোগকে সে ব্যবহার করে, এটা মহা অন্যায়, বিশাল অন্যায়। সুন্নত হল তাহলে বুঝলেন, যদি এর বিপরীত ভাবে কেউ সালাম দেয় তাহলে তা দোষের কিছু নয়, তবে অবশ্যই সে সুন্নাহ আফজালের খেলাফ হল আর কি। যদি কেউ দুজন লোক আসছে, এদিক থেকে একজন যাচ্ছে, দুজন লোক আগে সালাম দিল, তো এটা সুন্নতের খেলাফ হল, কিন্তু নাজায়েজ কিছু হল না। উভয় পক্ষ যদি মানে ও পরিমাণে সমান হয় তাহলে কে কাকে সালাম দেবে? যে আগে দেবে সে হচ্ছে উত্তম লোক। একজনকে সালাম দেওয়ার পর গাছ বা দেওয়ালের আড়াল হলে, পুনরায় দেখা হলে আবার সালাম দেওয়ার সুন্নত। এখানে সালাম দিয়ে বেরিয়ে গেলেন, তারপর নিচে আমি গেলাম, আবার সালাম দিলাম, এটাই হচ্ছে সুন্নত। যত বারবার সালাম দেবেন, বেশি সালাম দেবেন, অনেকে বিরক্ত হয়, এখানে সালাম দিল আবার সালাম, তাই না? কিন্তু আসলে তা না। হ্যাঁ, মুসাফা করাটা বলতে পারেন, মুসাফা হচ্ছে শুধু প্রথম সাক্ষাতে। সালাম দিলে যে মুসাফা করতে হবে তা কোন জরুরি আছে? না, সালাম দিয়ে মুসাফা করা জরুরি না। আমরা একবার কি বলে ওটাকে, তবলিগি গাছতে, তার মানে তবলিগি জামাতে না, তবলিগি গাছতে ঘুরে ঘুরে মানুষকে বলবো নামাজের দিকে আহ্বান করব। তো আমরা সব টুপি মাথায় দিয়ে আসছি, তো এক জায়গায় গিয়ে দেখছি তো একটা লোক বিড়ি খাচ্ছে, দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তো আমাদেরকে দেখেই ঘুরিয়ে গিয়ে বিড়িটাকে পেছন দিকে করে নিল। যাই করুক, হুজুরকে সম্মান করে। যেমন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে থাকে, তো হুজুরকে দেখে সম্মান দেয়, তখন মাথার কাপড়টা কি করে, যেভাবে মাথাটা ছেড়ে নেয়, হুজুরকে সম্মান করে। তেমনি যদি কোথাও তা দেখবেন, সব জায়গায় না, দেখেছি তাস, আমি দেখেছি, আমার অভিজ্ঞতায় দেখেছি তাস খেলছে। তো আমি সামনে যদি পার হয়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে তাসগুলো লুকিয়ে নিয়েছে, এগুলো কি হুজুরকে সম্মান দেয়। তেমনি ও বিড়ি খাচ্ছিল, তো হুজুরকে সম্মান দিয়ে বিড়িটাকে এভাবে নিয়ে দাঁড়িয়ে গেল। গিয়ে আমরা বললাম আসসালামু আলাইকুম। এবার কি বলবে, হাতে বিড়ি আছে বাবা, তার মানে সালামের উত্তরও দিল না, বুঝলেন? তার মানে জানছে যে সালামের উত্তর দিলে কি করতে হবে, মুসাফা করতে হবে। এগুলো বোকা লোক, মূর্খ লোক, চাষি লোক। তো আমরা বলছি আসসালামু আলাইকুম, ও তখন বলছে হাতে বিড়ি আছে বাবা, তার মানে জানছে যে সালাম দিলে, সালামের জবাব দিলে কি করতে হবে, মুসাফা করতে। না, সালামের জবাব দিলে মুসাফা জরুরি না, ওয়ালাইকুম সালাম বললেই তার মিটে যেত। কিন্তু সে ঠাকুর ঘরে কে না, আমি কলা খাইনি, এরকম হয়ে গেল আর কি। নিজেই ধরা দিল যে আমি বিড়ি খাচ্ছি, কি আমরা হয়তো আমরা বুঝেছি, কিন্তু আমরা তাকে লজ্জায় ফেলবো না, আমরা পার হয়ে যেতাম, কি বলতাম, কথা বলে চলে যেতাম, তারপর বিড়ি টানত, সমস্যা ছিল না। কিন্তু ও নিজেই প্রকাশ করে দিল হাতে বিড়ি আছে বাবা। যাই হোক, তার তার নিয়ে হচ্ছে যে সালাম দিলে কি করতে হবে, মুসাফা করতে হবে, কিন্তু না, জরুরি না। এই জন্য বারবার দেখা হলে আপনি সালাম দেন, মুসাফা করা জরুরি না। মুসাফা হচ্ছে কখন, কেবল সাক্ষাতের সময়, যেমন মোয়ানাকা সাক্ষাতের সময়। তেমনি যখন ফিরে যাবেন, বিদায় নেবেন, বলছি আমরা পরে আসছে, পরে বিদায় নেওয়ার সময় সালাম দিতে হবে, মুসাফা করতে হবে, এটাও হচ্ছে সুন্নাত, বলছি পরে। মহিলা কোন মাহরাম হলে অথবা গায়ের মাহরাম বৃদ্ধা হলে তাকে সালাম দেওয়া বৈধ। কোন মহিলাকে সালাম দেওয়া বৈধ না বৈধ না? বৈধ। মাহরাম, মাহরাম মানে যার সঙ্গে আপনার বিয়ে যায় না, তাকে সালাম দেন। আপনার খালা, আপনার ফুপু, আপনার মা, আপনার বোন, এদেরকে সালাম দেন, ছোট বড়, যুবতী অযুবতী, সবাইকে সালাম দেন যদি আপনার মাহরাম হয়। কিন্তু চাচাতো বোনকে, খালাতো বোনকে, মামাতো বোনকে, ভাবিকে, শালিকে, এদেরকে হুজুর সালাম দেওয়া যাবে? কিংবা পাড়ার কোন মেয়েকে, কিংবা স্কুলের সহপাঠিনীকে, কলেজের সহপাঠিনীকে সালাম দেওয়া যাবে? হুজুর সালাম দেওয়া তো দূর কি বাদ, আরো কত কি কথা বলা হচ্ছে তাদের সাথে। যা, তাদের কথা আলাদা, যারা শরীয়তের গণ্ডির বাইরে তাদের কথা আলাদা। এখন যে আপনি শরীয়তের গণ্ডির ভিতরে থাকতে চান, আপনি পর্দা মানেন, আপনি সবকিছু মানেন, সুন্নত মানেন, পালন করেন, তাহলে আপনার জন্য এই শ্রেণীর যুবতীদেরকে, তরুণীদেরকে সালাম দেওয়া ঠিক না, তাদের মুখ খোলানো ঠিক না, কারণ সালাম দেওয়া সুন্নত, ঠিক কিনা? মাহারাম যদি না হয়, নন মাহারাম, যার সঙ্গে আপনার বিয়ে জায়েজ হতে পারে, যার সঙ্গে আপনার প্রেম ঘটে যাওয়া স্বাভাবিক হতে পারে, যার সঙ্গে আপনার সম্পর্ক গড়ে ওঠা, অবৈধ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে, মানে কিছু কাগজ আছে, যে কাগজ, যে যেমন এই কাগজ, কাগজ এই কাগজের সঙ্গে যদি এই কাগজটা আমি এভাবে জয়েন করি, লাগবে লাগবে না? কিন্তু যদি একটা কাগজে আঠা থাকে আর এইভাবে দিই, তো এ হচ্ছে মাহারাম। মাহারাম দেখবেন তারা একসাথে যাচ্ছে, ভাই বোন কোথায় কোথায় চলে, সমস্যা নেই, ভাই বোন, অবশ্য কিছু জানোয়ার আছে ভাই বোনের সাথেও সম্পর্ক করে, সেগুলো জানোয়ার পশু সেগুলো, কিন্তু সাধারণত যে জানে যে এটা আমার মা, এটা আমার বোন, এটা আমার খালা, এটা আমার সমবয়স্ক খালা হলে কি অনেক সঙ্গে, অনেকে খালার সঙ্গে সম্পর্ক গড়ে নেয়, এগুলো জানোয়ার। কিন্তু যারা, যাদের মধ্যে জ্ঞান আছে, তারা কোনোদিন হবেই না, হতেই পারে না, একসঙ্গে সফর করবে, একসঙ্গে যাওয়া আসা করবে, কিন্তু না, হতেই পারে না। কিন্তু নন মাহারাম, মানে মাহারাম নয়, গায়ের মাহারাম যাকে বলে, বেগানা, তার হাতে আটা লাগানোই আছে, এইভাবে দিলেই কি হবে, লেগে যাবে অথবা লেগে যাওয়ার সম্ভাবনা আছে, শয়তান লাগাবার চেষ্টা করবে, আঠা না থাকলেও শয়তান আঠা লাগিয়ে দেবে, বুঝতে পারছেন? এই জন্য আপনি আপনার চাকরিত বোনের সঙ্গে যদি আপনি যান দুদিনকার জন্য, চলুন ঢাকা থেকে আসি কি কক্সবাজার যাই বেড়াতে, কেমন হবে বলুন, আপনার মনটা কেমন হবে? সেখানে আপনার মুসিবত আছে, শয়তান আপনাকে আপনার আঠা লাগিয়ে দেবে কাগজে, তাই না? তো মোট কথা হলো, যদি কেউ গায়ের মাহারাম হয় তাকে সালাম দেবেন না। তবে হ্যাঁ, যদি বৃদ্ধা হয়, বৃদ্ধা হয় মনে করুন, চাচাতো বোন সে বুড়িয়ে গেছে, সমস্যা নেই, কারণ তারও বিয়ে হবে না, আপনি এখন যুবক আছেন অথবা আপনিও বুড়িয়ে গেছেন, সমস্যা নেই, যেখানে এই শ্রেণীর কোন সমস্যা নেই সেখানে আপনি সালাম দিতে পারেন। ফিতনার ভয় থাকলে তাকে সালাম দেওয়া এবং তার মুখ খোলানো বৈধ নয়। আল্লাহ রসুল সাল্লাম ও তাঁর সাহাবাগণ মহিলাকে সালাম দেওয়ার কথা স্বতন্ত্র, কারণ তাদের মাঝে সে ফিতনা ভয় মোটেই ছিল না। সে যুগে বুঝতেই পারছেন মহিলারা সেখানে নিরাপদ ছিল, তারা এসে আল্লাহ রসুলকে সালাম দিত এবং আল্লাহ রসুল সাল্লাম মহিলাদেরকে সালাম দিতেন এবং সাহাবারা সালাম, তাদের কথা আলাদা, কারণ সেখানে ওই যে আঠা নেই, সেখানেও আঠা নেই। শিশু হলেও তাকে সালাম দেওয়া সুন্নত এবং তা বিনয়ীর একটা নিদর্শন। শিশু হয়, আপনি ছোট বাচ্চার খেলা করছে, আপনি গেলেন সালাম আলাইকুম, এটা আপনি বিনয়ী মানুষ বলে ছোট বাচ্চা ওদেরকে সালাম দেবে, অনেকে তাই না? কিন্তু না, বিনয়ী মানুষ যে সে ছোট বাচ্চাদেরকেও সালাম, অনেক ছেলে আছে বদমাস, সালাম নেই সালাম মানে আপনাকে একটা হ্যাঁ দেবে, এমন ধাক্কা দেবে যে আপনি লজ্জিত হবে। সেরকম ছেলে যদি বোঝেন যে ছেলেগুলো বদমাস আছে, দেবেন না সালাম, সে আলাদা কথা, কারণ সালাম দেওয়া সুন্নাত। কিন্তু যদি ছেলে হয়, পরিচিত ছেলে হয় বা জানাশোনা ছেলে হয়, যে ছেলেটা আদব আছে ছেলেদের, তাহলে আপনি তাদেরকে সালাম দিলে জানতে হবে যে আপনার মাঝে কি আছে, বিনয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। শিশু যদি সালামের উত্তর না দেয় তাহলে সে গুনাহগার হবে না, কারণ সে নাবালক, সাবালক নয়, সে শরীয়তের ভারপ্রাপ্ত নয়। অবশ্য শিশু বড়কে সালাম দিলে উত্তর দেওয়া জরুরি, ছোট বাচ্চা 4-5 বছরের বাচ্চা এসে সালাম আলাইকুম, তখন আপনি ছোট ছেলে কিছু বললেন হ্যাঁ বাবু এসো, আপনি সালাম উত্তর দিলেন না, তো গুনাহগার হবেন না? হবেন না, হ্যাঁ তখন আপনার ঘরে পড়ে গেছে, আপনার গুনাহগার হবে। একবার গিয়ে সালাম দিলাম, সালাম আলাইকুম, হ্যাঁ মিয়া সুন্নত নিয়ে এসে আমাদেরকে গুনাহগার করছো, তার মানে উত্তর দিতে তার কষ্ট হচ্ছে, ব্যস্ত আছে, উত্তর দেওয়া হচ্ছে না, সুন্নত নিয়ে এসে ঘরে ওয়াজের চাপিয়ে দিচ্ছ, চাপাই আমার চাপাইনি, আল্লাহ তালা চাপিয়েছে। এখন যদি সালাম না দেওয়া হয় তাতেও রাগ, হ্যাঁ এলে তো সালাম দিল না, আবার সালাম দিচ্ছি তো বলছে আর মিয়া সুন্নত নিয়ে এসে ওয়াজব ঘরে চাপিয়ে দিচ্ছ, ভারী মুশকিল। মানুষ এমনই যে বড় কঠিন, মানুষ চেনা বড় দায়, তাই না? যেখানে কিছু লোক ঘুমিয়ে আছে আর কিছু লোক জেগে আছে, সেখানে এমন শব্দে সালাম দিতে হবে যাতে আপনার সালামের শব্দ যারা জেগে আছে তারা শুনতে পায় এবং যারা ঘুমিয়ে আছে তারা জেগে না যায়। দেখছেন আদব ইসলামের? যারা আপনার সালাম এমন হবে, এমন শব্দে হবে যাতে করে আপনার সালামের শব্দে ঘুমন্ত ব্যক্তিদের ঘুম ভেঙে না যায়। খেয়াল, তাদের একটা ডিস্টার্ব হবে, বিশাল ডিস্টার্ব। এই যে যারা এক রুমে থাকে বলে আমাদেরকে অনেক অভিযোগ করেন, কেউ ডিউটি করছে, কেউ কারো ডিউটি শেষ হয়েছে, কেউ ওভারটাইম করছে আর আসছে আর যাচ্ছে, লাইটটা জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই ধুই ঢাই করছে, তারপরে হাতে খাওয়া দাওয়া করছে, আর পেছনে ঘুমিয়ে আছে, তার আবার সকালের ডিউটি আছে, তার যদি আপনি ডিস্টার্ব করেন আর আপনি মানে বুক ফুলিয়ে হ্যাঁ কিছু করলে আপনি তাকে ধমক দেবেন, আপনার গায়ে শক্তি বেশি, আপনার বাহুতে বল বেশি, সে বেছে কিছুই বলতে পারছে না, কিন্তু বলতে না পারলেও মনে মনে সে কি করছে, আপনাকে গালি অবশ্যই দিচ্ছে, প্রকাশে বলতে না পারলেও গালি দিচ্ছে, বদদোয়া করছে, আর যে মাজলুম তার বদদোয়া কাজে লেগে যাবে। আর আপনি বলছে যে আমাদের চাচা কাশছে না কয়েকদিন থেকে, চাচা বলছে যে আমার রুমে লোকেরা সিগারেট খায়, বাধা দিচ্ছি মানে না, সিগারেটে আমার প্রচুর কষ্ট হয় কিন্তু তারা মানে না, অথচ আমার ছেলের বয়সে, চাচা বলছে, অথচ চাচার সামনেই কি করছে সিগারেট খাচ্ছে, রোজার দিনে দুপুরে, রোজার দিনে দুপুরেও সিগারেট খাচ্ছে, যে চাচা রোজা রেখেছে একটু খেয়াল করি, তাও না, তারা রোজা রাখেনি বড় অন্যায় করেছে, তার উপরে আবার সিগারেট খাচ্ছে, বুঝছেন? এসব আমরা সাক্ষী থাকলাম তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ কেয়ামতে, ইনশাআল্লাহ সেই সব লোকদেরকে দেখব, তাদের বিচার চাইব আল্লাহর কাছে। এত এত ধৃষ্ট এরা, এত বড় অপরাধী এরা, এত বড় জালেম এরা, নিজেরা মানবে না, অপরকে মানতে দেবে না। তারা সেই গাধার মতো, যে গাধা নিজে জল খাবে না আর অপরকে জল খেতে দেবে না, ঘুলিয়ে দেবে। আল্লাহুল মুস্তাআন। অতএব শেকওয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে শেকওয়া, আল্লাহর কাছে অভিযোগ তাদের জন্য, যে আল্লাহ যেন তাদের ব্যবস্থা নিজেরাই করেন। আমরা ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করতে পারছি না, ক্ষমা প্রার্থনার জন্য করছি না, বরং তাদের হেদায়তের দোয়া করছি, আল্লাহ তাদেরকে হেদায়ত করুন। সুতরাং আপনি আপনার রুমমেটের খেয়াল রাখবেন, যে আমি এলাম যাতে করে তার ঘুম ভেঙে না যায়। কারণ জানেন সাধারণত, বিশেষ করে যারা বাইরে থাকে, ছেলে মেয়ে ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে বাইরে থাকে, টেনশন সবসময় থাকে মাথায়, ঘুম আসতে দেরি হয়। আর একবার যদি ঘুম ভেঙে যায় আবার অনেক, এই জন্য অনেকে ফজরের নামাজ পড়তে উঠে না, যে ফজরের নামাজ পড়তে উঠলেই আবার ঘুম আসবে না, এই জন্য অ্যালার্মটা ঠিক ডিউটির আগে লাগায়, কারণ ফজরের নামাজ পড়তে উঠলে আর ঘুম আসবে না, অতএব আমার ক্ষতি হবে, ডিউটিতে সমস্যা হবে, এগুলো চালা কি করে, কিন্তু না এটা গুনাহ হবে। তো আপনি অন্তপক্ষে খেয়াল করবেন যে লোকটা শুয়ে আছে, ঘুমে আছে, যদি ঘুমে একবার যদি জেগে যায় তো আর চট করে ঘুম আসবে না, উল্টো পাল্টা করবে বিছানায়, তো সে ক্ষতিটা গুনাহ হবে। কার গুনাহ হবে? তার। যে অতএব আপনি এমন শব্দ করবেন না বা লাইটটা জ্বালিয়ে দেবেন না। হ্যাঁ, যদি তা এমন বলা হয়, আবার সে টিভি চালিয়ে দেয়, আজি এসে খাবে তো আবার টিভিটা চালিয়ে খাবে, টিভি শব্দে কোনো পরোয়া নেই, যেহেতু তার বাহুতে বল আছে, তার মুখে চাবুলি আছে, ইনশাআল্লাহ মনে মনে সে গালি খাচ্ছে, আর ইনশাআল্লাহ বুঝতে পারবে বিচারের দিন, শেষ বিচারের দিন। সালাম হল একটি ইসলামী প্রতীক, এটা হল ইসলামী প্রতীক। সালাম এক প্রকার দোয়া, আর এই দোয়া হয়, দোয়া করা হয় আল্লাহর কাছে। সুতরাং যারা আল্লাহ তার রাসূলকে বিশ্বাস করে না, তার মানে অমুসলিম, তারা দোয়ার হকদার, এই দোয়ার হকদার তারা নয়। এর দোয়ার হকদার কারা? কেবল যারা ইসলামকে জানে ও মানে। তাই অমুসলিমদেরকে সালাম দেওয়া হারাম, বৈধ নয়, যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাবদাউ আলহুদা ওয়ান নাসারা বিসালাম, ইহুদা নাসারাকে সালাম দিয়ে শুরু করো না, ওদের সাথে সফলতা সাক্ষাৎ হলে ওদেরকে তোমরা প্রশস্ততার দিকে না সংকীর্ণতার দিকে, তোমরা নিজেরা হচ্ছে কি